दूर पारे बात देखा जाए तुम्हार दारे ओ सुनो दी নিজের হাতে নিজে বাঁধা ঘরে আধা বাইরে আধা নিজের হাতে নিজে বাঁধা ঘরে আধা বাইরে আধা এবার ভাষায় সন্ধ্যা হওয়ায় আপনারে কাটলো বেলা হাতের দিনে লোকের কথা বোঝা কিনে কাটলো বেলা হাতের দিনে লোকের কথা বোঝা কিনে কথার সেবা নামার মন নীরব হয়ে শোন দেখি শোন তারে ও শুনো দি সুদূর পারে ঘাট দেখা যায় তোমার ধারে।